العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকের দর্সে সুন্নাহর গুরুত্ব, সুন্নাহর মূল্যমান, হাদিসের মূল্যমান ইত্যাদি নিয়ে দ্বিতীয় পর্ব। আমরা এর আগে আলোচনা করেছি সুন্নাহর গুরুত্বের কথা এবং বলেছি যে সুন্নাহ হল কোরআনের তফসির, সুন্নাহর পাশাপাশি কোরআনের পাশাপাশি হল সুন্নাহর মান, এবং একই সাথে এ নয় যে কোরআন আগে তারপরে সুন্নাহ। পার্থক্য হল কি, ওয়াহি মাতলুব আর ওয়াহি গায়র মাতলুব। একটা ওয়াহি পাঠ করলে তার প্রত্যেক হরফে দশটা করে সওয়াব পাওয়া যায়, কিন্তু অন্য ওয়াহিটা পাঠ করলে দশটা করে সওয়াব না হলেও সওয়াব আছে। সুতরাং দুটো গুরুত্ব পাশাপাশি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, আলা ইন্নি উতিতুল কোরআন ওয়া মিসলাহুমা, আমাকে কোরআন দেওয়া হয়েছে এবং তারই অনুরূপ আরো কিছু দেওয়া হয়েছে যেটাকে কোরআনে হিকমত বলা হয়েছে। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিকমত দান করেছিলেন এবং ওহির মাধ্যমে অমায়ন্তে কোরআনিল হাওয়া, নিজের খেয়াল খুশি কিছু বলেন না, দুনিয়ার ব্যাপার ছাড়া। একথাও আগে বলা হয়েছে যে দুনিয়ার ব্যাপার ছাড়া যে নিজের খেয়াল খুশি শরীয়তের কোনো ব্যাপার বলেন না। এবারে সুন্নাহ পালন করা, সুন্নাহ মানার গুরুত্ব কি, সেই সম্পর্কে দু একটা হাদিস আপনাদের কাছে বলব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাউনি মা তারাকতুকুম ইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম কাসরাতু সুওয়ালিহিম ওয়া ইখতিলাফিহিম ওয়া ইখতিলাফুহুম আলা আমবিয়াইহিম। আমি তোমাদেরকে যে বিষয়ে ত্যাগ করছি, যেটুকু বলে তোমাদেরকে ত্যাগ করছি, সেইটুকু নিয়েই তোমরা সন্তুষ্ট হও, তোমরা আমাকে ছেড়ে দাও, আর সে ব্যাপারে বেশি বেশি প্রশ্ন করো না, বেশি বেশি প্রশ্ন করো না। যেমন মুসা নবীকে তার কম তার জাতি করেছিল কি ব্যাপারে, গাই জবাইয়ের ব্যাপারে, যখন আল্লাহ তাআলা আদেশ করলেন এবং মুসা আলাইহিস সালাম তার কমকে বললেন, ইন্না আল্লাহ ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা, আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন তোমরা একটা গাই জবাই করো। তবে একটা গাই জবাই করলেই হতো, কিন্তু জাতি প্রশ্ন শুরু করে দিল, গাইটা কেমন, কি রঙের, কি ঢঙ্গের, ইত্যাদি ইত্যাদি করতে করতে এমন অবস্থা হয়ে গেছিল যে তারা প্রায় না পাওয়ার উপক্রম হয়েছিল গাই জবাই, কি রং, কি ঢং ইত্যাদি, একটার পর একটা প্রশ্ন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন তোমাদের উপরে আল্লাহ হজ ফরজ করেছেন, তখন এক লোক জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ প্রত্যেক বছর কি? আল্লাহ রাসূল বললেন, তোমরা এত প্রশ্ন করো কেন, আমি যদি বলি যে প্রত্যেক বছর তো প্রত্যেক বছর ফরজ হয়ে যায়। সুতরাং প্রশ্ন বেশি করো না, আর নবীদের কথা নিয়ে তোমরা বেশি তর্ক বিতর্ক করো না। কেন, ইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম কাসরাতু সুওয়ালিহিম ওয়া ইখতিলাফুহুম আলা আমবিয়াইহিম, কারণ তোমাদের পূর্ববর্তীরা তাদের অধিক প্রশ্ন করা এবং তাদের নবীদের সঙ্গে মতভেদ করার ফলে ধ্বংস হয়ে গেছে। পূর্বে যে জাতি ছিল তারা এই কারণে ধ্বংস হয়ে গেছে। সুতরাং আমি যখন তোমাদেরকে কোনো জিনিস থেকে নিষেধ করব, ফাইদা না হয় দুকমান সাইন ফাইদা নিব, তখন তোমরা সেই জিনিস থেকে বিরত হও, সেই জিনিস করবে না, নিষেধ করলে খবরদার করবে না। আর ওয়াইদা আমার তুকুম বি আমরিন ফাতু মিনহুমা তাতাতুম, আর যখন কোনো আদেশ করব তখন তোমরা সাধ্য মতো পালন করার চেষ্টা করো। দুটো পার্থক্য আছে, যখন বলবো এটা করো না তখন মোটেই করা যাবে না, আর যখন বলবো এটা করো তখন সাধ্য মতো করতে হবে, করতে পারবো না এ সাধ্য হয় না, করাতে সাধ্য হয়, কর্ম করতে সাধ্যের প্রয়োজন আছে, ছাড়তে সাধ্যের প্রয়োজন হয় না। আজকে যখন আমি নিষেধ করব তখন বর্জন করো, এটা করো না, ওটা করো না, বিদাত করো না, সুদ খেও না, হত্যা করো না, ইত্যাদি ইত্যাদি। যখন নিষেধ করবো একদম করবে না, যখন বলবো করো, করতে আদেশ করলে পরে যথাসাধ্য পালন করো। এখন একটা উদাহরণ নিই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন তোমরা গাঁটের নিচে প্যান্ট ঝুলিয়ে পড়ো না বা কাপড় ঝুলিয়ে পড়ো না। এবারে নানা রকম কে কত রকম বলে, হ্যাংলা লাগে, এই লাগে, ওই লাগে, কোন রকমের অপব্যাখ্যা ছাড়া, কোন রকমের অসুবিধা প্রকাশ ছাড়াই সেটাকে মেনে নিতে হবে এবং প্যান্টের নিচে বা গাঁটের নিচে প্যান্ট ঝুলানো থেকে বিরত হতে হবে, না হয় গাঁটের নিচে যে অংশটুকু আপনার কাপড়ে ঘাটা থাকবে সেই অংশটুকু জাহান্নামে যাবে। পক্ষান্তরে যখন বলা হবে যে তোমরা পর্দা করো, পর্দা করাটা সহজ জিনিস না, তখন তোমরা ফাত্তাকুল্লাহ মাস্তাতাতু, যথাসাধ্য আল্লাহকে ভয় করো। ওই হুজুর পাচ্ছি না, এক বাড়িতে থাকি, এক সংসারে থাকি, সেখানে যাদের সঙ্গে পর্দা করা দরকার হয় না, ঠিক আছে যতটা পারো করো, গায়ে মাথায় কাপড় দিয়ে থাকো, নাকি সামান্য পাচ্ছি না বলে গোড়াটাই ছেড়ে ধরেন। হ্যাঁ, বাসে যেতে হয় পরপুরুষের গায়ে গা লাগিয়ে ভিড়ে ঠাসা ভিড়ে যেতে হয় মহিলাকে বোরকা পরে, তো গায়ে যখন গায়ে লাগে তখন বোরকা পরে দরকার কি বলা যাবে না? যখন পাঁচজনকে দেখা দিতে হয় তা বলে কি সারা পৃথিবীর লোককে দেখা দেবো? না, বরং পাঁচজনকে বাদ দিয়ে বাকির লোককে পর্দা করো। যখন বাড়ির লোককে পারো না তখন বাইরের লোককে করো, যখন গ্রামের লোককে পারো না তখন বাইরের লোককে করো, যত দেখালো করো। তবে হ্যাঁ, ঢঙ্গির ঢঙ্গের কথা আলাদা, লোক দেখানি পর্দা সে কথা আলাদা, কিন্তু তোমার মনে চেষ্টা আছে কিনা আল্লাহ দেখবেন, তুমি চেষ্টা করে পর্দা করতে পারছো কিনা আল্লাহ তাআলা দেখবেন। সুতরাং যখন আমি আদেশ করব তখন তোমরা তা যথাসাধ্য পালন করো। অন্য এক হাদিসে ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়াদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইদাতান বালিগা, একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্মস্পর্শী বক্তৃতা দান করলেন, হৃদয় স্পর্শী বক্তৃতা করলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন তাতে, সেই বলার ফলে আমাদের হৃদয় ভীত হলো এবং চোখ দিয়ে অশ্রু বয়ে গেল। আমরা তখন বললাম, ইয়া রাসূলুল্লাহ কান্নাহা মাউইদাতুন ওয়াদ্দে, হে আল্লাহর রাসূল, এ যেন বিদায়কারী বিদায়ী ভাষণ মনে হচ্ছে, এ যেন বিদায়ী ভাষণ মনে হচ্ছে। সুতরাং আপনি আমাদেরকে অন্তিম উপদেশ দিন, ওসিয়ত করুন আমাদেরকে, অন্তিম উপদেশ দিন এবং ওসিয়ত করুন। তিনি বললেন, আমি তোমাদেরকে আল্লাহর নীতি এবং রাষ্ট্র নেতার কথা শোনার ও তার আনুগত্য করার উপদেশ দিচ্ছি, ওসিকুম যেটা ও আল্লাহ, আমি তোমাদেরকে ওসিয়ত করছি যে তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো আর রাষ্ট্র নেতার কথা শোনার ও তার আনুগত্য, মুসলিম রাষ্ট্র নেতার কথা, মুসলিম আইন, ইসলামী আইন মানা, আনুগত্য করার উপরে দেখছি। যদিও তোমাদের উপর নিগ্র আফ্রিকা কিছু না তাই অধিবাসী রাষ্ট্র নেতা হয়, এবার রাষ্ট্র নেতার বংশ পরিচয় জানা দরকার নেই, রাষ্ট্র নেতার বংশ পরিচয় জানা দরকার নেই, রাষ্ট্র নেতা হলেই তার আনুগত্য করতে হবে। স্মরণ রাখো, তোমাদের মধ্যে যে আমার পর জীবিত থাকবে সে অনেক মতভেদ বা অনেক দেখতে পাবে। হ্যাঁ, ফাইন না হোক বলছেন যে আমার অন্তর্ধানের পর তোমাদের মধ্যে যে আমার পর জীবিত থাকবে সে অনেক মতভেদ বা অনৈক্য লক্ষ্য করবে, অনেক মতভেদ বা অনৈক্য লক্ষ্য করবে। সুতরাং তোমরা আমার সুন্নত সুপথ প্রাপ্ত খোলাফায়ে রাশিদিনের দিকে আঁকড়ে ধরবে, আমার আমার সুন্নতকে ধরবে আর কার ধরবে, খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরবে। এখান থেকে সুন্নাহ পালন করার জন্য আমি যে সুন্নাহ তোমাদেরকে দিয়ে দিয়ে যাচ্ছি তা তোমরা আঁকড়ে ধরবে। আর আমার পরপর কাদের সুন্নাহ, সাহাবায়ে কেরাম হাত করে বিশেষ করে খোলাফায়ে রাশিদিনের সুন্নাহকে তোমরা পালন করবে, দাঁত দিয়ে মজবুত করে ধরবে। আর তোমরা দিনে নব উদ্ভাবিত কর্মসমূহ, তার মানে কি বিদাত, দিনে বিদাত রচনা থেকে দূরে থাকবে, কারণ প্রত্যেক বিদাতই ভ্রষ্টতা, পাইন না কুল্লা বিদাতিন দলালা, বিদাতে হাসানা অথবা সাইয়্যা, যাই বলো যদি নাম দাও বিদাতে হাসানা সমস্যা নেই, তাহলে এই নয় যে বিদাতে হাসানাটা ভালো, বিদাতে ভালোটাও খারাপ আর খারাপটা তো খারাপ, বিদাতে সবটাই খারাপ, ফাইন না কুল্লা বিদাতিন দলালা। আর তার মানে হচ্ছে সুন্নতের জায়গা দখল করে কে, বিদাত, আলো অন্ধকার, শিরকের অপরিত কি তৌহিদ, তেমনি সুন্নাহ বিপরীত কি বিদআত, যেখানে সুন্নাহ নেই সেখানেই বিদআত। আর আপনারা আগে শুনেছেন যে প্রত্যেক কর্ম, প্রত্যেক ইবাদত কবুল হয় দুটি শর্তের ভিত্তিতে, এক নম্বর হচ্ছে ইখলাস, দু নম্বর হচ্ছে তরিকায়ে মুহাম্মাদি বা সুন্নাহ। তরিকায়ে মুহাম্মাদি না থাকলে সেটা বিদআত, তরিকায়ে মুহাম্মাদিতে সেই কর্ম না থাকলে পরে, সেই আমল না থাকলে সেটা হবে বিদআত। এখান থেকে আমরা সুন্নার গুরুত্ব কতটুকু তা আন্দাজ করতে পারি। অন্য হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনা জান্নাহ, আমার প্রত্যেক উম্মত, সমস্ত উম্মত জান্নাতে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মত জান্নাতে যাবে। তারপর বলছেন ইল্লা মান আবা, তবে যে জান্নাতকে অস্বীকার করবে সে না। হ্যাঁ, এবার কি কথা, সবাই জান্নাতে যাবে কিন্তু জান্নাতে যেতে যে অস্বীকার করবে সে না। জান্নাতে যেতে অস্বীকার কে করে? জান্নাতে যেতে অস্বীকার কে করে? সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যেতে অস্বীকার কে করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতানি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার আনুগত্য করবে সে জান্নাতে যাবে। মান আতানি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার আনুগত্য করবে সে জান্নাতে যাবে। ও মান আতানি ফাকাদ আবা, আর যে ব্যক্তি আমার নাফরমানি করবে, আমার অবাধ্যতা করবে, সেই জান্নাত যেতে অস্বীকার করবে। তাহলে জান্নাত যেতে অস্বীকার করার অর্থ হল কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ না করা, তার আনুগত্য না করা। এই জন্য যদি আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই, জান্নাত পেতে চাই, আল্লাহর ভালোবাসা পেতে চাই, আল্লাহ ভালোবাসা পেলে জান্নাত যাওয়া যায় না, তাহলে কি করতে হবে? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেছেন না যে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে কি করো? ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। ইয়াহবিবকুমুল্লাহ, তাহলে আল্লাহ ভালোবাসবেন, আর ভালোবাসি জান্নাত দেবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ মাফ করবেন, আর তাহলে জান্নাত, তাই না? গুনাহ মাফ করলে জান্নাত পাবে, আল্লাহ ভালোবাসলে জান্নাত পাবে। জান্নাত যদি যেতে চাও তাহলে আল্লাহ রসুলের তরিকা ধরে নাও। আল্লাহ রসুলের তরিকা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, আল্লাহ রসুলের তরিকা ছাড়া কোনো আমল কবুল হবে না। সুতরাং হাদিস, হাদিসের তরিকা ছাড়া, হাদিসের পণ্ডিতের তরিকা ছাড়া, কোন ইমামের তরিকা না, কোন পীরের তরিকা না, কোন মাসায়ে বুজুগের তরিকা না, কার তরিকা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা কোথায় পণ্ডিত হয়েছে? সহিহ হাদিসে। কোন ইমামের ইস্তিহাদে না, কারণ প্রত্যেক ইমাম বলে রাখেন যে সাহাবা মাযহাবি, হাদিস সহিহ হলে সেটাই আমার মাযহাব। আর হাদিস যেটা যেখানে সহি আছে সেখানে আমরা হাদিসের কথা মানব, আর বাকি অন্য কারো কথা মানব না। অনেকে মনে করে সহি হাদিস ওলারা কোরআন মানে না, তা নয়, সেটাও ঠিক না। অনেকে মনে করে যে সহি হাদিস ওলারা ইজমা কিয়াস ইত্যাদি কিছুই মানে না, এটাও ঠিক না। বরং যেখানে যে ব্যাপারে হাদিস নেই সে ব্যাপারে ওলামাদের মতে প্রাধান্য আছে, গুরুত্ব আছে। এ কথা নয় যে এরা যারা হাদিস মানে সব কথায় হাদিস দিয়ে প্রমাণ করে, এই বলে তাহলে এমন জিনিস আছে যেগুলো হাদিস দিয়ে প্রমাণ করা যাবে না। যে আল্লাহ রাসূলের যুগে নেই, আপনি যদি বলেন পান খাওয়া হারাম, হাদিস দিয়ে দেখান তো, পারবে দেখাতে? পান খাওয়া, পান বলতে জর্দা পান আর কি, পান খাওয়া তো হারাম না, জর্দা পান খাওয়া হারাম, জর্দা খাওয়া হারাম, তো জর্দা খাওয়া হারাম তো হাদিসে দেখাও পারবেন আপনি? এমনি বহু বিষয় আছে, আজকে ফেসবুকে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা, কোথায় কোন হাদিসে আছে দেখাও, তোমরা দেখাও, তোমরা কোথায় পাবে? ওরা বলবে ইজমা কিয়াস, ইজমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা তাইয়্যিবা, না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা তাইয়্যিবা, না কালিমা তাইয়্যিবা কি? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, আর কালিমায়ে শাহাদা হলো আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআনে লা ইলাহা ইল্লাল্লাহ এক জায়গাতে আছে, অন্য জায়গাতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে। এবারে ওলামারা ইসলামের মূল মন্ত্র বলতে গিয়ে কখনো কখনো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হয়, কিন্তু হাদিসে কোরআনে কোন জায়গাতে একসাথে এই বাক্য নেই। তার মানে কি আমরা হাদিস মানতে বাদবাদ চলে গেলাম? না, উদ্দেশ্য তা না, উদ্দেশ্য এই নয় যে প্রত্যেকটা জিনিস আমরা হাদিস থেকে প্রমাণ করতে পারবো। আমরা প্রত্যেকটা জিনিসকে মানি যেটা হাদিসের কাছাকাছি, কিন্তু হাদিস ছাড়া যে অন্য কিছু মানি না তা নয়। যেমন হাদিস তো আমরা কোরআন মানি, তেমনি আমরা হাদিস ছাড়াও এবং কোরআন হাদিস ছাড়াও অনেক সময় ইজমা কিয়াসের দরকার আছে, সেগুলো আমরা মানি, কিন্তু হাদিসকে সামনে রেখে আমরা কিয়াসে যাই না। হাদিসের মোকাবেলায় আমরা কিয়াসকে প্রাধান্য দিই না, জ্ঞানকে প্রাধান্য দিই না, ইমামকে প্রাধান্য দিই না, এটাই হচ্ছে আমাদের নিয়ম। সুতরাং হাদিস মানার গুরুত্ব আপনারা বুঝলেন। এবারে হাদিস না মানার গুরুত্ব, আল্লাহ রসুলের না ফরমানি করার সমস্যাটা কেমন, কিভাবে ক্ষতিগ্রস্ত হয় মানুষ, সেটা একবার দেখুন। সালামা বিন আমর ইবনে আকওয়া, তিনি সালামা বিন আমর ইবনে আকওয়া বলছেন, আন্না রাজুলান আকালা ইনদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশিমালে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পাশে এক ব্যক্তি খানা খাচ্ছিল কিস দিয়ে, বাঁ হাত দিয়ে, কোন হাত দিয়ে খেতে হয়, ডান হাত দিয়ে, কেন খেতে হয় বাঁ হাত দিয়ে, কেন খাওয়া হয় না, যেহেতু শয়তান বাঁ হাতে খায়, শয়তানের মতো খেয়েও না, তো বাঁ হাত দিয়ে খাচ্ছিল আর আল্লাহ রসুলের সামনে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুল বিয়ামিনিক, তুমি তোমার ডান হাত দিয়ে খাও। কাল আল্লাহ আস্তাতি, পারবো না। এই পারবো না বলতে কি ছিল তার মনের ভিতরে? শক্তি নয়, অহংকার। আপনি এখনো দেখবেন অনেক মানুষ ডান হাতে চা, বাম হাতে বিস্কুট, কিংবা ডান হাতে বিস্কুট, বাম হাতে চা, কিংবা স্যান্ডউইচ একাতে একাতে চা, কিছু বলতে চান, আরে মিয়া বাম হাতটা কি দোষ করলো, বাম হাতটা কি দোষ করলো, ঠিক আছে পায়খানা যখন সাফ করবে বাম হাত দিয়ে করো, ডান হাত দিয়ে করো, ডান হাতটা কি দোষ করলো, তাদেরকে বলতে গেলে উল্টে তাদের অহংকার আছে, অহমিকা আছে, তারা মনে করে কেটে ফ্যাশন। আর ফ্যাশনে বর্তমানে দেখবেন অধিকাংশ ইউরোপিয়ানদেরকে দেখবেন বাঁ হাতে খাচ্ছে, বাঁ হাতে খাওয়ার জন্য একটা ফ্যাশন, যেমন লম্বা নখ রাখা বন্য সুন্দরীদের একটা ফ্যাশন, তেমনি বাঁ হাতে খাওয়াটা একটা ফ্যাশন। অথচ শরীয়তে আমাদের ইসলামের নিয়ম হলো কি, যে ডান হাতে খাও এবং ডান হাতে পান করো, ডান হাতে দাও এবং ডান হাতে নাও। অবশ্য যদি অসুবিধা থাকে সেটা আলাদা কথা, বা ডান হাত যদি ব্যস্ত থাকে সেটা আলাদা কথা, ডান হাত যদি আপনার নাই থাকে সেটা আলাদা কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হুকুম করলেন, তুমি ডান হাতে খাও। সে বলল, আমি পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চট করে বলে ফেললেন, লাস্তাতাতা মা মানাহু ইল্লাল কিবির ফামা রাফাআহা ইলা ফি, আল্লাহ রাসূলের মুখ থেকে বদদোয়া বেরিয়ে গেল, তুমি পারবে, জীবনও পারবে না, তুমি যেন না পারো। যেই বলা সেই তারপর থেকে সে ডান হাত আর নিজের মুখে তুলতে পারে, ডান হাত আর নিজের মুখে তুলতে পারেনি, মুখ পর্যন্ত ওঠাতে পারেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্যতা করার ফলে বদদোয়া তার ঘাড়ে পেয়ে বসল। আবু আব্দুল্লাহ নুমান ইবনে মাসির রাদিয়াল্লাহু আনহু বলছেন, সামিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, লা তুসাউউন্না সুফুফাকুম আও লা ইউখালিফান্নাল্লাহু বাইনা উজুহিকুম, কাতার সোজা করার সময় আল্লাহ রাসূল আদেশ দিচ্ছেন যে কাতার সোজা করো, নামাজে দাঁড়াবার সময় তোমরা কাতার সোজা করো, কাতার সোজা করো। যারা কাতার সোজা করবে না, যদি কাতার সোজা না করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের মাঝে তোমাদের চেহারা বিকৃতি সাধন করবেন, তোমাদের চেহারা পরিবর্তন করে দেবেন, অথবা তোমাদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে দেবেন, এটা হবে কারেন্ট শাস্তি। আল্লাহ রসুলের আদেশ অমান্য করা কারেন্ট শাস্তি। মুসলিমের অন্য এক বর্ণনায় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাতার সমূহ এমন ভাবে সোজা করতেন যেন তিনি তার দ্বারা তীর সোজা করছেন, সোজা তীর সোজা করা, যতক্ষণ না তিনি অনুভব করতেন যে আমরা তার নিকট থেকে এর গুরুত্ব বুঝে নিয়েছি। অতঃপর একদিন তিনি নামাজ পড়ার জন্য বের হয়ে ইমামের জায়গায় দাঁড়ালেন, এমনকি তিনি তকবীর বলে নামাজ শুরু করতে যাচ্ছেন, এমন সময় একটি লোককে দেখলেন যে তার বুক কাতার থেকে বের হয়ে আছে, মানে সামান্য আগিয়ে আছে। সুতরাং তিনি বললেন, হে আল্লাহর বান্দারা, তোমরা অবশ্যই তোমাদের কাতার সমূহ সোজা করবে, নচেৎ তিনি তোমাদের চেহারা পরিবর্তন ঘটিয়ে দেবে। কেমন আমার আদেশ অমান্য করলে তোমাদের বিকৃতি সাধন হবে, তোমাদের চেহারা অথবা তোমাদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি হবে, এটা হচ্ছে সুন্নাহ না পালন করার মানে শাস্তি। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইখতালাফা বাইতুন বিল মাদিনা আলা আহলিহি মিনাল লাইল ফালাম্মা হুদ্দিথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম بشانهم قال إن هذه النار عدوكم عدوكم فإذا نمتم فأطفئوها عنكم مدينة الأخير بلا একটি ঘর তার বাসিন্দা সমেত পুড়ে গেল। অতঃপর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সংবাদ দেওয়া হলো, তখন তিনি বললেন, এই আগুন তোমাদের শত্রু, সুতরাং তোমরা যখন ঘুমোতে যাবে তখন তা নিভিয়ে দাও, যখন তোমরা ঘুমাতে যাবে তখন তোমরা নিভিয়ে দাও। আপনি ভাবলেন কোন জরুরি আছে নাকি, আগুনের পাশে কিছু না থাকলে তো হলো, অর্থাৎ দরকার কি আছে আমার এখানে আগুনের পাশে কিছু না, অর্থাৎ দরকার নেই। ঘুমাতে গেলেন আপনি হাদিসটা মানলেন না, কিন্তু এমনও হতে পারে যে হাদিসটা না মানার ফলে আপনার ঘরে আগুন লাগবে, আগুন লাগতে পারে। বিশেষ করে সেই যুগে কিভাবে ঘরে বাতি জ্বালানো হতো, কিভাবে দেখেছেন বাতি, ওই যে ডিব্বার মধ্যে তেল দিয়ে কাপড়ে সুতা বা সলিতা যাকে বলে, সলিতা বা পলিতা দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হতো, ওইটাই টিমটিম করে জ্বলত। এবার যখন মানুষ সবাই ঘুমিয়ে পড়ত সেই সময় ইন্দুররা আসে, ইন্দুররা তেল খাওয়ার জন্য আসত, তখন ওই বাতি ওই পলিতা নিয়ে বাতি নিয়ে ইন্দুর টেনে টেনে টেনে টেনে এমন জায়গায় নিয়ে যেত যেখানে আগুন ধরতে পারে। এইভাবে বেশি বেশি করে আগুন লাগত। সুতরাং মোট কথা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদেশ যদি কেউ পালন না করে তাহলে এইরকম হতে পারে। আর একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, ইন্নামা বা'আতানি আল্লাহ বিহি মিনাল হুদা ওয়াল ইলমি কামাসালি গাইসিন আসাবা আরদান ফাকানত মিনহা তায়ফা তাইয়্যিবা। লম্বা হাদিস, বাংলাটা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন যে সরল পথ, যে সরল পথ ও জ্ঞান দিয়ে আমাকে পাঠানো হয়েছে তা ওই বৃষ্টির মতো যা জমিনে পৌঁছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে জ্ঞান নিয়ে এসেছেন, যে ইলম নিয়ে এসেছেন, যে সুন্নাহ নিয়ে এসেছেন, তা কার মতো, বৃষ্টির মতো যা পৃথিবীতে বর্ষণ হয়, অতঃপর তা উর্বর অংশ নিজের মধ্যে শোষণ করে, তারপর তা ঘাস এবং প্রচুর শাকসবজি উৎপন্ন করে, এবং তার এক অংশ চাষের অযোগ্য খাল জমি যা পানি আটকে রাখে, বৃষ্টির পানি কেবল আটকে রাখে, ফলে আল্লাহ তাআলা তার দ্বারা মানুষকে উপকৃত করেন, সুতরাং তারা তা হতে পান করে এবং পশুদেরকে পান করায়, জমি সেচে ও ফসল ফলায়, আর তার এক অংশ শক্ত সমতল ভূমি যা না পানি শোষণ করে আর না ঘাস উৎপন্ন করে। এই দৃষ্টান্ত ওই ব্যক্তি যে আল্লাহর দিনের ব্যাপারে জ্ঞানার্জন করল এবং আমি যে হৃদায়ত ও জ্ঞান দিয়ে প্রেরিত হয়েছি তার দ্বারা আল্লাহ তাকে উপকৃত করলেন, সুতরাং সে নিজেও শিক্ষা করল এবং অপরকেও শিক্ষা দিল। কিরকম ব্যাপার, মাটি তিন প্রকার। প্রথম প্রকার মাটি হলো পাথুরে, পাথুরে মাটিতে পানি বর্ষণ হলে পানি টেকে না, অমনি নেমে যায়, পানি ধারণ করে না, ফলে সেখানে গাছপালা কিছুই হয় না। দু নম্বর মাটি হলো খাল, খাল জমি, সেই খাল জমিতে বৃষ্টি জমে যায়, বিল যাকে বলি আমরা, সেই বিলে, সেই বিলে আবার কি হয়, বিলে কিন্তু পানি জমে কিন্তু গাছপালা ফসল হয় না, কারণ পানি যেখানে জমে আছে সেখানে ফসল কি করে হবে। আর তিন নম্বর মাটি হলো যে পানি শোষণ করে, পানি ধারণ করে এবং প্রয়োজন মতো ফসল উৎপন্ন করে। ঠিক মানুষও সেই রকম, এই মানুষ সেই হেদায়ত নিয়ে, মানুষ আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নিয়েও তিন প্রকার। এক প্রকার মানুষ আছে যে গ্রহণই করে না, সুন্নাহ গ্রহণই করে না। দ্বিতীয় প্রকার মানুষ আছে যে সুন্নাহ গ্রহণ করে কিন্তু আমল করে না, তার দ্বারা লোক উপকৃত হয় অন্ধের মতো, এক অন্ধ রাতের অন্ধকারে হ্যারিকেন নিয়ে, লাইট নিয়ে পথ চলছিল। একজন জিজ্ঞেস করলো, এ মিয়া তুমি তো অন্ধ নিজে, তোমার আলো কেন? তো বলছে আমি আমার জন্য না, আমি তোমার জন্য, তুমি যেটা রাস্তা দেখতে পাও, তুমি যেন আমাকে হ্যাঁ কেন আমার। তো এ হচ্ছে সেই বাতির মতো যে নিজেকে জ্বালিয়ে ছাড়খার করে আর অপরকে আলো দেয়, অপরকে জ্ঞান দেয় কিন্তু নিজে সে আমল করে না। আর তিন নম্বর ব্যক্তি হচ্ছে সেই যে হিদায়ত গ্রহণ করে, সুন্নাহকে পালন করে এবং সেই সঙ্গে আমলও করে এবং তার যে দায়িত্ব সে দায়িত্ব সে পালন করে। সুতরাং এই হলো সুন্নার গুরুত্ব বা সুন্নার উদাহরণ। আরেক জায়গায় তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, মাসালি মাসালুকুম কামা ফালা রাজুলিন আওকাদা নারান ফাজাআলা আল জানাযিবু ওয়াল ফারাশু ইয়াকান ফিহা ওয়া হুয়া ইয়াযুবুহুম আনহা ওয়া আনা আকিদুম বি হুজাজিকুম আলিন নার ওয়া আনতুম তাতাফাল্লাতুন মিন ইয়াদাইয়া। রাওয়াহু মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, আমার তোমাদের উদাহরণ ওই ব্যক্তির মতো যে আগুন প্রজ্বলিত করলো, আগুন প্রজ্বলিত করে রাতের বেলাতে, বিশেষ করে তাতে উচুঙ্গ পতঙ্গ যেখানে দূর থেকে উড়ে এসে পড়ে, ঠিক আগুনে পড়তে থাকে, আগুনে পড়তে থাকে আর পুড়তে থাকে, তার মানে জাহান্নামে, মানুষ জাহান্নামে পড়তে থাকে, মানুষ জাহান্নামে আসছে, কিন্তু নবী পাঠিয়ে আমাকে পাঠিয়ে তোমাদের কোমরে ধরে ধরে আটকে রাখছি যে তোমার জাহান্নামে যেও না, জাহান্নামে যেও না, আমি আটকে রাখছি। কিন্তু সে ব্যক্তি তাহলে তাদেরকে বাধা দিতে থাকলো, আমিও তোমাদেরকে কোমর ধরে তোমাদের জাহান্নামে আগুন থেকে বাঁচাচ্ছি, আর তোমরা আমার হাত থেকে ছুটে গিয়ে জাহান্নামের আগুনে পড়তে চাচ্ছ। তার মানে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে অনুসরণ করলে পরে মানুষ জাহান্নামে যাবে না, আনুগত্য করলে পরে জান্নাতে যাবে। অন্য এক হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়া আইয়ুহান নাস ইন্নাকুম তুহশারুনা ইলা আল্লাহি তাআলা হুফাতান উরা, জেনে রাখো হে লোক সকল, তোমাদেরকে আল্লাহর নিকট উলঙ্গ পা, উলঙ্গ দেহ এবং খতনাবিহীন অবস্থায় উপস্থিত করা হবে, একত্রিত করা হবে। পায়ে জুতো থাকায় তো জুতো, যখন পুনর্জন্ম হবে, যখন মাটি থেকে কবর থেকে উঠবেন তখন জুতো তো থাকবেই না, খালি পা থাকবে, দেহ উলঙ্গ থাকবে, আর সেই সঙ্গে আপনার খতনাবিহীন থাকবে, তার মানে মুসলমানিও থাকবে না। যে এই বর্তমানে যে দেহ আছে সেই দেহ দিয়ে আল্লাহ তাআলা তুলবেন না, আলাদা দেহ, তাহলে দেহ তো নষ্ট হয়ে যাবে মাটিতে, তারপর নতুন দেহ দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে তুলবেন। আল্লাহ বলেন যেমন আমি প্রথম সৃষ্টি করেছি, কামা খালাকনাহু কামা খালাকনাকুম আউয়াল মাররা কামা বাদানা আউয়াল খালকিন নুঈদুহু ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাঈলিন, যেমন আমি প্রথম সৃষ্টি করেছি আমি পুনর্বার তাকে সেই অবস্থায় ফিরিয়ে দেবো, এটা আমার প্রতিজ্ঞা যে আমি পুরা করবো। জেনে রেখো কিয়ামতের দিন সৃষ্টির মধ্যে সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালামকে বস্ত্র পরিধান করতে দেওয়া হবে, সবাই উলঙ্গ, সর্বপ্রথম কাপড় পরবেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আরো শুনে রাখো, সেদিন আমার উম্মতের কিছু লোককে নিয়ে আসা হবে, অতঃপর তাদেরকে বাম দিকে নিয়ে যাওয়া হবে, তারপর আমি বলবো হে প্রভু এরা তো আমার সঙ্গী, এরা আমার উম্মত, কিন্তু আমাকে বলা হবে এরা আপনার মৃত্যুর পর দিনে কি কি নতুন নতুন রীতি আবিষ্কার করেছিল তা আপনি জানেন না। রাসূলুল্লাহ জানতেন যে আমার উম্মতরা কি করছে, কিন্তু তিনি গায়েবের খবর জানতেন না। আপনার উম্মতরা আপনার আসার পরে কি কি করেছেন তা আপনি জানেন না। এ কথা শুনে আমি বলবো যেমন নেক বান্দা ঈসা আলাইহিস সালাম বলেছিলেন যে যতদিন কুন্তু আলাইহিম শাহীদাম মা দুমতু ফীহিম, আমি যতদিন তাদের মাঝে ছিলাম আমি তাদের কর্মের সাক্ষী ছিলাম, আমি যতদিন তাদের ক্রিয়াকলাপের সাক্ষী ছিলাম, কিন্তু যখন তুমি আমাকে তুলে নিলে তখন তুমি তো ছিলে তাদের ক্রিয়াকলাপের পর্যবেক্ষক, আল্লাহকে বলছে, আর তুমি সর্ববস্তুর উপর সাক্ষী, তুমি যদি তাদেরকে শাস্তি দাও তবে তারা তোমারই বান্দা, আর যদি তাদেরকে ক্ষমা করো তবে তুমি তো পরাক্রমশালী প্রজ্ঞাময়। অতঃপর আমাকে বলা হবে যে নিঃসন্দেহে আপনার ছেড়ে আসার পর এরা ইসলাম থেকে পিছনে ফিরে গিয়েছিল, তার মানে আপনার তরিকায় এরা প্রতিষ্ঠিত ছিল না, এই জন্য এদেরকে দূর করে দেওয়া হচ্ছে। আর অন্য হাদিসে আছে, অন্য বর্ণনায় আছে যে হাউজের কলসরে পানি পান করানোর জন্য, মানে আল্লাহ নবী নিজে হাতে পানি পান করাবেন, একদল লোক পানি পান করতে আসবে, আল্লাহ ফ্রেশটা তাদেরকে কি করবেন, সহকান সহকান দূর হয় এখানে যাও, হাঁটো হাঁটো হাঁটো, আল্লাহ রাসূল তখন বলবেন এরা তো আমারই উম্মত, তখন ফেরেশতারা বলবেন আপনি জানেন না এরা হচ্ছে কারা, এরা হচ্ছে আপনার দিনের পরিবর্তন সাধন করে নতুন নতুন জিনিস আবিষ্কার করেছিল দিনের ভেতরে যারা বিদাতি, এই জন্য বিদাতিদেরকে হাউজে কওসরে পানি পান করতে দেওয়া হবে না। সুন্নাহ পালনের গুরুত্ব দেখুন, সুন্নাহ অনেক সময় আমরা পালন করি অথচ তার হিকমত আমরা বুঝতে পারি না। দাড়ি কেন রেখেছ? দাড়ি কাটা হিকমত বলতে পারবেন কেন দাড়ি রেখেছে? অনেক অমুসলিম অথবা নামধারী মুসলিম জিজ্ঞাসা করে দাড়ি কেন রেখেছে, বাচ্চা মিয়া দাড়ি কেন রেখেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, রাখতে বলেছেন তাই রেখেছি, এটা যে জানেন হিকমত বুঝতে পারছেন না কেন? উযু কেন করতে হয়? পবিত্র হওয়ার জন্য, ঠিক আছে, সামান্য এক জায়গা থেকে হাওয়া বেরিয়ে গেল, সেই জায়গাটা না ধুয়ে আবার নতুন করে হাত পা মুখ কেন ধুতে হবে? জবাব আছে? কোন জবাব আছে কি? জবাব নেই। আমরা কেন শুধু রাসূলুল্লাহ বলেছেন উটের গোশত খেলে উযু ভেঙে যায়, শুধু উটের গোশত খেলে উযু ভাঙবে কেন? জবাব আছে আপনার কাছে? রাসূলুল্লাহ বলেছেন ছোট বাচ্চা, যে বাচ্চা এখনো পর্যন্ত দুধ ছাড়া অন্য কিছু, মায়ের দুধ ছাড়া অন্য কিছু খেতে শিখেনি, সে বাচ্চা যদি পেশাব করে দেয়, ছেলে যদি হয় তাহলে তার পেশাব ধোয়া জরুরি নয়, পানি সেটা দিলে হবে, আর মেয়ে যদি হয় তাহলে তার পেশাবকে পূর্ণরূপে গ্রহণ করতে হবে। কেন হলো এই পার্থক্য কেন জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এমন এমন কাজ আছে, এমন এমন সুন্নাহ আছে যে সুন্নাহ আমরা পালন করি কিন্তু তার হিকমত বুঝি না। হিকমত অবশ্যই আছে কিন্তু হিকমত বুঝি না মানে এই নয় যে তার মধ্যে কোনো হিকমত নেই, বরং শরীয়তের প্রত্যেক কাজে হিকমত আছে, আমরা বুঝি অথবা না বুঝি। যদিও না বুঝি আমাদেরকে পালন করতে হবে। একটা হাদিস শুনুন, আবেদ ইবনে রাবিয়া তিনি বলছেন, রাইতু উমর ইবনে খাত্তাব ইউকাব্বিলুল হাজার লাসওয়াদ ওয়া ইয়াকুল ইন্নি আ'লামু আন্নাকা হাজার মা তানফা ওয়া লা তাদুর ওয়া লাউলা আন্নি রাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইউকাব্বিলুকা মা কাব্বালতুক। বলছেন আবেদ ইবনে রাবিয়া বলছেন, আমি উমর ইবনে খাত্তাবকে হাজরে আসওয়াদ চুমতে দেখলাম, তিনি হাজরে আসওয়াদে চুম্বন দিতে আইনিয়ারা তোমাদের বলো পাথর পূজা চলবে না, মূর্তি পূজা চলবে না, তোমরা তো হজ করতে গিয়ে পাথর চুমে আসো, পাথর না চুমলে তোমাদের হজ হয় না বলে না, বলে লোকে পাথর না চুমলে হজ হয় না বলে মানে কি তাই মনে করে? না না, পাথর চুমাটা হজের কোনো অংশ নয়, না চুমলে হজ হয় না এই কথা বাজে কথা, ওরা বানিয়ে বলে, বাড়তি করে বলে। তোমরা তো পাথর পূজা করো, পাথরের তাজিম করো, পাথরকে সম্মান জানাও, ওই তো মক্কায় পাথর আছে। আবার কিছু কিছু লোক, কিছু কিছু অবিবেচক লোক তারা মনে করে কি ওটা হচ্ছে শিবলিঙ্গ, নাউযুবিল্লাহ মিন যাবে, হ্যাঁ কোথায় সে সাদি আর কোথায় ছাগলের লাদি, কোন তোমার নাই নেই এ পাথর, এ পাথর চুম্বন দেওয়া হয় কেন? এ পাথর চুম্বন দেওয়া হয় কেন? এ পাথরের সম্মান জানানো হয় কেন? এ পাথরের প্রতি মহব্বত কেন তোমার? এ মুসলমানরা হাজার তোমার কাছে শোনো, আমার কি বলছেন যে ইন্নি আ'লামু আন্নাকা হাজার, আমি জানি তুমি একটি মাত্র পাথর, লা তাদুরু ওয়া লা তানফা, না তোমার কোনো উপকার আছে না কোনো অপকার, না তুমি কারো ক্ষতি করতে পারো না কোনো লাভ, না ক্ষতি আর না লাভ। তাহলে চুম্বন দিচ্ছি কেন তোমাকে? লাউলা আন্নি রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইউকাব্বিলুকা মা কাব্বালতুক, আমি যদি আমার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে চুম্বন দিতে না দেখতাম তাহলে আমি তোমাকে চুম্বন দিতাম না। রাসূলুল্লাহ করেছেন তাই করছি। আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার খাবার মজলিসে কদু খেয়েছেন, কদু লাউ যাকে বলে, তা দেখে কিছু সাহাবি কদু খেতেন, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খেতে দেখেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেখানে নামাজ পড়েছেন সেখানে নেমে সাহাবারা নামাজ করতেন, কোন কোন সাহাবি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নেমে যেখানে পেশাব করেছেন কোন কোন সাহাবি সেখানে নেমে পেশাব করতেন, যদিও এতে বাড়াবাড়ি আছে তবুও কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ পালন করব এই নিয়ত নিয়ে তারা করতেন। আমি পাথর চুম্বন দিচ্ছি, আমার জ্ঞান ধরছে না, আমার জ্ঞানে বলছে না যে পাথর চুম্বন দিতে হয়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন দিয়েছেন তখন আমি দিচ্ছি, কারণ এর মধ্যে কি হিকমত আছে তিনি জানতেন, আল্লাহ জানেন, আমি তার জন্যই চুম্বন দিচ্ছি। এখন যদি আমাদেরকে প্রশ্ন করা হয় মুসলমানরা তোমরা তো মূর্তি পূজাকে ঘৃণা করো, পাথর পূজাকে ঘৃণা করো, এখন তোমরা পাথর চুম্বন দাও, চুম্বন দিতে না পারলে স্পর্শ করো, হ্যাঁ স্পর্শ করতে না পারলে লাঠি দিয়েও স্পর্শ করো, তাই না? এভাবে স্পর্শ করে হাতটাকে চুম্বন দাও। আচ্ছা এই নিয়ম হচ্ছে পাথর চুম্বনের ব্যাপারে, কিন্তু পাথরটাকে এইভাবে চুম্বন করে কি গায়ে মাখা হবে নাকি? এই দিয়ে বিতাকিদের কাজ, কাবা শরীফের যে কোনো জায়গা দেখবেন এইভাবে স্পর্শ করে গায়ে মাখছে, পীর সাহেবের পা গা স্পর্শ করে গায়ে মাখছে, কিংবা কোন পবিত্র জায়গা কোন কবর কোন মাজার কোন চাদর এইভাবে ধরে গায়ে মাখছে, এগুলো কি নামাজ হলে এ হচ্ছে বিদাতীদের কাজ। পাথর চুম্বন দিয়ে দেওয়া হয় সরাসরি চুম্বন, আর না হয় হাত দিয়ে চুম্বন কিংবা লাঠি দিয়ে লাঠি চুম্বন, এই হচ্ছে নিয়ম। আর রুকনি ইমানিকে কেবল স্পর্শ করতে হয়, চুম্বন না, চুম্বন দিতে না পারলে হাজরাত চুম্বন দিতে না পারলে ইশারা করতে হয় তাই না, কহাত দিয়ে এক হাত দিয়ে। আর রুকনি ইমানি স্পর্শ না করতে পারলে কি ইশারা দিতে হয় না? অনেকে তো দূরে চলে গেল। এখন কথা হলো কি যে যদি এত তোমাদের আছে তাহলে তোমরা তো পাথরকে সম্মান দিচ্ছ, পাথরকে তালিম করছো, অথচ তোমরা মূর্তি পূজাকে ঘৃণা করছো, পাথর পূজাকে ঘৃণা করছো কেন? আল্লাহ রসুল করছেন, আল্লাহ রসুল কেন করলেন? কারণ জানেন, আমরা যদি নাও জানি আমরা পালন করতে বাধ্য। আমরা জানি যে আল্লাহ রসুল যেটা করেছেন সেটা শূন্য, আমরা পালন করব। তবে আমাদের বুঝে যেটা আসছে যে মানুষ যাকে ভালোবাসে তার সংশ্লিষ্ট জিনিসকে ভালোবাসে। যেমন আমরা আল্লাহ রসুল ইসলামের যখন পাগড়ি ছিল পাগড়িকে ভালোবেসেছি, আল্লাহ রসুলের চুলকে ভালোবেসেছি, আল্লাহ রসুলের ঘামকে ভালোবেসেছি, আল্লাহ রসুল যে পাত্র ব্যবহার করেছেন সে পাত্রকে ভালোবেসেছি, আল্লাহ রসুল ইসলাম যে কাপড় পরিধান করতেন সে কাপড়কে ভালোবেসেছি, আল্লাহ রসুল ইসলাম যেখানে আছেন যে শহরে শুয়ে আছেন সেই শহরকে ভালোবাসি, যে মসজিদে নামাজ পড়ছেন সেই মসজিদকে ভালোবাসি। আর তার মানে এই নয় যে সেখানে গিয়ে সেজদা করি বা সেটাকে ছুঁয়ে আল্লাহ রসুলের মেম্বার ছুঁয়ে আল্লাহ রসুলের কবর ছুঁয়ে কি করা যাবে কিছু? না না, তা না, ও তো অতিরঞ্জন, অতিরঞ্জন করবো না কোন জিনিসের ভালোবাসাতে, অতিরঞ্জন করব না। আপনি আপনার মেয়েকে ভালোবাসেন, আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, আপনি আপনার মাকে ভালোবাসেন, কিন্তু ভালোবাসার তারতম্য আছে না নেই? যদি গর্বর করেন আপনি আপনার মাকে বেশি ভালোবাসেন, কিন্তু স্ত্রীকে যদি ভালোবাসতে বাসতে মা বানিয়ে দেন তাহলে কি হবে? সমস্যা আছে না নেই? না, যাকে যা যেমন পজিশন ঠিক সেই পজিশনে রেখে ভালোবাসতে হবে। তো হুজুর পাথরকে আপনি কেন ভালোবাসলেন? আমরা জানি যে পাথর হচ্ছে জান্নাতের পাথর, আমরা জান্নাতকে ভালোবাসি তাই না? তাই না, জান্নাতকে ভালো, আমি জান্নাতকে খুব ভালোবাসি, জান্নাতে যাওয়ার জন্য আমরা অপেক্ষায় আছি, জান্নাতকে খুব ভালোবাসি। আর জান্নাতের যেহেতু পাথর সেহেতু সেই জান্নাতকে আমরা ভালোবাসি, আর সেই জান্নাতের পাথরকেও আমরা ভালোবাসি, জান্নাতকেও ভালোবাসি, জান্নাতের পাথরকেও ভালোবাসি। আমার এই কথাটা বলতে বলতে একটা খারাপ উদাহরণ মনে আসে, যদিও এই সম্পর্কে বলে কথাটা আমি বলে দিই। আমি একটা বইয়ে পড়েছিলাম যে লাইলি মজনু, যখন মজনু লাইলি প্রেমে পাগল হয়ে যায়, মজনু হয়ে যায়, এক পর্যায়ে তাদের বিয়ের কথাবার্তা হয়ে বিয়েও ঠিক হয়ে যায়। মজনু যখন বিয়ে করতে গেল মজলিসে বরযাত্রী নিয়ে বসে আছে, আর হঠাৎ করে একটা কুকুর তার সামনে এসে গেছে। কেউ বললো যে এই কুকুরটা হচ্ছে লাইলি। মজনু তখন সেই বিয়ে মজলিস থেকে উঠে ছুটে গিয়ে কুকুরটাকে ধরে চুম দিতে লাগলো। এটা গল্প, এটা উপন্যাস। মজনু উঠে গিয়ে লাইলি কুকুর ছোড়া মাত্র কুকুরটাকে ধরে চুম দিতে লাগলো। মজনু গিয়ে সে কুকুরকে চুম দেয়নি, কাকে চুম দিয়েছে? সেই কুকুরকে চুম দিয়েছে। মানে লাইলির সঙ্গে সাক্ষাতের জন্য, মিলনের জন্য এমন পাগল হয়ে আছে যে বিয়ে সারার আগে, বাসর হওয়ার আগে লাইলির সংশ্লিষ্ট কুকুর সেই কুকুরকে ধরে চুম্বন দিতে লেগেছে। এই হচ্ছে ভালোবাসা। এটা আমি গল্পস্বরূপ বললাম আর কি, মানে সঙ্গে টাচ রয়েছে বলে। তা বলা উদ্দেশ্য হলো কি যে পাথরকে আমরা ভালোবাসি না, কিন্তু জান্নাতকে ভালোবাসি। জান্নাত থেকে সেই পাথর এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাজরে আসওয়াদ জান্নাতের পাথর, যেটা সূর্যের মতো উজ্জ্বল ছিল, কিন্তু আদম সন্তানের গোনা সেই পাথরকে কি করে দিয়েছে? কালো বানিয়ে ফেলেছে। আর সেই পাথর চুম্বন দিলে গোনা মাফ হয়। ওই পাথর গোনা চুষে নেয় না, বাজে কথা। অনেকে মনে করে কি পাথর চুম দিলে পাথর গোনা চুষে নেয়, না না না না, পাথরকে চুম্বন দিলে আল্লাহ রসুলের সুন্নাহ ইত্তেবার কারণে আল্লাহ তাআলা আদম সন্তানের গোনা মাফ করে দেন। মোট কথা হলো এই হাদিসে আসওয়াদের ইতিহাস, কেন আমরা চুম্বন দিই? যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুম্বন দিয়েছেন। এই হলো সুন্নাহ পালনের গুরুত্ব, সুন্নাহ পালনের পদ্ধতি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা সঠিকভাবে আল্লাহ রাসূলের সুন্নাতকে পালন করতে পারি। সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।